بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أجاء كتاب رياض الصالحين إمام نووي لكده إيه كتاب نولمبرر درس سبق حديث نولمبرر حديث الحديث التاسع. النبي صلى الله عليه وسلم زيان معناه جيان نوته الدور. عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول. أبو هريرة عبد الرحمن بن صخر الدوسي رضي الله عنه فرمت دي رسول الله صلى الله عليه وسلم خويدة فرمي دي فني دي: ما نهيتكم عنه فاجتنبوه، وما نهي وما أمرتكم به فأتوا منه ما استطعتم. تمرر زيان معنى جي يان إردفلو يان نغجو بالكل دفلو اتوار زيان امر گجي، وما امرتكم به فاتوا منه ما استطعتم. توار زيان امر گجي ينز دور فاضد كوشش گدي گورا فرصت گدي ولا ز دور فاضد گورا. فانما اهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على انبيائهم. اگر متکل توار اگزين متکل اشيل اتر حالك ويدي সবাব ওইদিকে হইলে তারা নবী কুলত্ব বেশি সওয়াল করতো, সওয়াল বেশি করতো বাদ আমল ন করতো, আরও নবী করলো একতলাফ করতো আরও সওয়াল বেশি করি আর ইয়ানি লেখালো হয়তো এঙ্গলে কেন বোধে এঙ্গলে কেন বোধে এঙ্গলে গমবোধে না তুই লেখালো হইয়াদে এর না পারি দে এন দেন করে লম্বা করুন বাড়াবাড়ি দিত একতলাফ করতো তই তারা ইয়ান জোরা হালাক হইয়ে এন হলে হাদিসিবে বুখারি শরীফত মুসলিম শরীফ দিব ইয়ান তো বুঝা দখন দিল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ান কইয়ে যে হাদিস কইয়ে ইয়া আল্লাহ আমল করি ফেলন জাহের হাদিস জিবে পুণ্য ইবেলা আমল করি ফেল এরে সোয়াল জব নগজ্য ইল্লা হাদিসি বারে যদি অন্য হাদিস উগে যদি বারে তাকিদ করে দলে ইবার মানি আর্গ হাদিস যদি বানি আরে ইবার মানি আর্গ হাদিস মিলাফ দলে ইয়ত মাঝে আর্গ হাদিস মিলাইবা যদি হাদিসি বম্মারে জিয়ান হইয়ান বরাবর ওই দলে আল্লাহ সই যাব গই এটা লক্ষ আল্লাহ আসল মন নবী সালাম জিয়ান হইয়া আল্লাহ মানে যোন গই এটা কোনো সদবদল সোয়াল নগরন হারাম হইয়া হারাম মানা গুজে মানা গত্য হয়ে গরন এদুর ইয়ান ওয়াজিব নে ইয়ান সুন্নন নে ইয়ান নফল নে এই তো সোয়াল নগরন সাহাবা খাদ সোয়াল নগরে আমাদের সোয়াল বেশি করিয়া সুন্নত নে কি সুন্নত নগরিম ফরজ নে ফরজ করিম গলত সাহাবা কালামে তাদের ফরক নগর বেকুন তারা তো ওয়াজিব উদ্দুল সুবহান আল্লাহ বেকুন দিলে তারা তো হইয়ে আমল করি ফেলাই নগরত্ব হইয়ে নবিয়ে তারা নগরে আর তো গেলাম এ মকর নাকি হারাম সোয়াল করি আর হারাম হলে নগরি মকর হলে করিম আউজুবিল্লাহ শেতানিম তাল্লাহ ইন ওই দেখি ইয়ানি হালাকর তরিকা আর ওই দিকির জন্য আর তাল্লাহ হালাক ওই জাগে হালাক মানে কি ইয়ানি মানুষ ইমান কমজোর জাগই দিনত দূর জাগই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফাঁস নগরে ইন্দিল্লা এবাদত তো মানুষ ওটি যাগই গালি ওই জায়গায় এবাদতের মাঝে আর ফন্ডিটাই বেশি করে ফলসফা বেশি করে ইনলে বেশি মন থেকে ইস্তেমাল করে হারিসের মন তো নবী হয়ে ফুরাই গিয়ে ইয়াদ ইয়া দেখেন এবার আর মজা হবেন নাই আর মৌলন হো আর দেশ ন হো হাদিস ইবা কেন করে আমল করতাম খনি কি আমল ন করে এবার সাহাবের মজাহাবত আছে দিবা আর মজা হবেন নাই আউজুবিল্লাহ হাদিস সই হয়ে আমল করি ফলো এর মুসলমানদের মতো ওয়াজিব আল্লাহ আজ্জা ওয়াজাল সওয়াল করে তোমাদের হাসউদ্দিন নবীর কথা মান্য নেই ওয়াম ইউনাদিন ফায়াকুল মাযা আজাবতুমুল মুরসালিন ইয়াউমুল কিয়ামাহ ডাক দিয়া যাবো দে তোমাদের মুরসালিন নবীর কোন কথা মান্য নেই কব দে তাহলে আরো নবীর কথা মান্য নেই ইয়ান সওয়াল করে দিব এ দোয়া কথা তাল্লাহ নবী সাল্লাম সুন্নতুল মানে জঙ্গই ইয়ান কামিয়াবি নবী নৈত্য হদিয়ান নগর নেন কামিয়াবি গত্য হদিয়ান আনলো সরন নেন কামিয়াবি ইয়ার বাদে দুসরা লম্বা জন্ম ইয়ান হালাকের তরিকা আল্লাহ আলম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী ওয়াসাল্লাম।